الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور سورة آل عمران 185 نمبر آيات যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বর্ষাকের রুদ্র দাবদাহের মধ্যে সব বাধা ছিন্ন করে আল্লাহর মহব্বতে আল্লাহর ঘরে যারা সমবেত হয়েছেন তাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে আল্লাহ পাক জান্নাতে অভিভাবন জানাবেন এই আকাঙ্ক্ষা রেখে আমরা বক্তব্য শুরু করছি। কারণ জান্নাতে আল্লাহাক অভিবাদন হবে এই তাহিয়াতুম ফিহা সালাম, সেদিন আল্লাহাক আপনাদেরকে সবাইকে অভ্যর্থনা জানাবেন সালাম বলে, অর্থাৎ আল্লাহ নিজেই আমাদেরকে সালাম দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। যারা দুনিয়াতে কষ্ট করবে তারাই তো আখেরাতে শান্তি পাবে। এই বৈশাখের রুদ্র তোমাটি আকাশের নিচে এইভাবে বাড়ির সব আরাম আয়েস এসি ঘর ফেলে মসজিদে ছুটি আসার উদ্দেশ্য সেরেব নাকি সেরে পরকালীন মুক্তি, দুনিয়াবি কোনো স্বার্থ এখানে নাই, এই চিন্তাটাই হলো, এই আকীদা বিশ্বাসটাই হলো মুসলমানের জীবনের, বলতে পারেন এটাই হলো জীবন সুধা। এর উপরে আমরা টিকে আছি, বেঁচে আছি এবং আমৃত্যু যেন আল্লাহ পাক আমাদেরকে টিকিয়ে রাখেন সেই তৌফিক কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ঐন্নমা তোয়াফানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমরা প্রত্যেকেই কিয়ামতের দিন অবশ্যই পুরাপুরি কর্মফল পাবে। মৃত্যু যেমন অবশ্যম্ভাবী, কর্মফল পাওয়াটাও ঠিক তেমনি অবশ্যম্ভাবী। এরপর আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি ওই দিন জাহান্নামের আগুন থেকে দূরে থাকতে পারল বা দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তিকৃত কর্ম হলো, সফল কাম হলো। অমল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াবী জীবনটা কিছুই নয় প্রতারণার বস্তু ব্যতীত। তো দুনিয়াবী জীবনের প্রতারণার মধ্যে পড়েই মানুষ জাহান্নামী হয়, এটা ইঙ্গিতে আল্লাহ পাক বলে দিলেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। অর্থ হচ্ছে এটা মাদানী যুগের সূরা, ইসলামের শেষের দিকের সূরা। এ কারণে হাদিসে এসেছে যে যে বাড়িতে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়া হয় সে বাড়িতে শয়তান ঢোকে না। এ কারণটা কিন্তু এই ধরনের আয়াত অসংখ্য রয়েছে এই দুই সূরার মধ্যে। আর যারা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করে তাদের নেকির পাহাড় এত বেশি, দিগন্ত ব্যাপী কালো রং ধারণ করবে কেয়ামতের মাঠে। আল্লাহ পাক এত নেকি কোত্থেকে, কার নেকি এগুলো? এগুলো সেরে সুরে বাকারা সুরে আলে ইমরানের নেকি, সেই নেকির বিশাল পাহাড়ের মধ্য থেকে একটি আয়াত মাত্র আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এর অর্থ নিশ্চয় বুঝতে পারছেন, এই আয়াতের মধ্যে তিনটা ভাগ আছে। প্রথম ভাগে প্রত্যেকটা মানুষের মৃত্যু অবশ্যম্ভাবী, একটা অভ্রান্ত সত্যের কথা বলা হয়েছে। দ্বিতীয় ভাগে অবশ্যই প্রত্যেক মানুষ তার সারা জীবনের আমলের ফল পাবে, এটা একটা অভ্রান্ত সত্যের কথা। এখানে গিয়ে মানুষ দুদলে ভাগ হয়ে গেছে। একদল বলছে মৃত্যুটাই আমার শেষ, এরপরে আর কিছু নাই। ইয়া লাইতাহা কানাতুল কাদিয়া, হায় মৃত্যু যদি আমার সর্বশেষ ঠিকানা হইত। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমার হিসাব কি আছে এটা আমি জানতে না পারতাম। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল দৌলত কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজনৈতিক ক্ষমতা হালাক হয়ে গেল। এই বলে আমরা সেদিন হাপিত্যেস করব। আল্লাহ আগে ভাগে আমাদের কথা বলে দিয়েছেন। এবার আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, খুদুহ পাকুল্লুহ সুম্মা জাহিমা সাল্লুহ, ধরো ওকে, বেড়ি পরাও ওকে, অথবা সত্তর গজ লোহার শিকরে বাঁধো ওকে টাইট করে, অথবা সুম্মা জাহিমা সাল্লুহ, জাহান্নামের আগুনে ওকে নিক্ষেপ। কারণ ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহান আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেনি। কোরআনে যে আয়াতগুলো আমরা বলেছিলাম এগুলো সে বিশ্বাস করেনি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খানা দেওয়ার ব্যাপারে সে উৎসাহিত বোধ করেনি, মানুষকে উৎসাহ দেয়নি। নিজে খাবে হালুয়া পোলাও বিরিয়ানি, এতিম মিসকিন না খেয়ে মোছে সেদিক সে টাকা দেয় না। দেখেন মৌলিক কতগুলো নিদর্শন এখানে আল্লাহ বলে দিচ্ছে জাহান্নামীদের। প্রথম হলো এই, জাহান্নামীদের প্রথম লক্ষণ এই, কোরআনের কথা ওরা বিশ্বাস করতে চায় না। আর দ্বিতীয় বাহ্যিক হচ্ছে এই, এতিম মিসকিনকে তারা খেতে দিতে কাউকে উৎসাহিত করে না। আরো তো বহু নিদর্শন আছে, তাই না? বাছাই করা একটা নিদর্শন বলার মানেটা কি? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন। আর তাদের বাহ্যিক যারা জাহান্নামী, তাদের খারাপ নিদর্শন এই, এদিম আর আয়তাল্লাজি ইউকাদ্দুব, ইউকাদ্দুবুদ্দিন নাকি ইউকাদ্দুব বিদ্দিন, তারপর কি ফাযালিকাল্লাযী ইয়াদউ আল-ইয়াতীম, তুমি কি দেখেছো ওই লোকটাকে যে কিয়ামতে অবিশ্বাস করে? তার লক্ষণ হচ্ছে এই, ফাযালিকাল্লাযী ইয়াদউ আল-ইয়াতীম, সে ইয়াতীমকে ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়। অন্য আর তো বহু সাইড আছে, মিথ্যা কথা বলা, চুরি করা, বদমাইশি করা, কত কিছু আছে। কিন্তু আল্লাহ পাক ওই আয়াতে এবং এই আয়াতে দুই জায়গায় একটাই নিদর্শন বর্ণনা করেছেন, তারা ইয়াতীম মিসকিনের প্রতি তারা ক্রুদ্ধ। ইয়াতীম দেখলে, ফকির দেখলে খেপে যায়। এই জন্য আমরা যে বারবার বলি আপনাদেরকে, এতিমখানা এখানে আছে, সারা দেশে আমরা এতিমখানা চালে, শুধু এখানে না, 10-12টা মার্কাজ আমাদের সারা দেশে আছে। আপনারা এখানে টাকা দেবেন, সারা দেশে চলে যাবে, আপনাদের আগ্রহ হয় না। এটা কিন্তু জাহান্নামের লক্ষণ। বারবার প্রসঙ্গ করবো নাকি? আমরা জানিয়ে দিচ্ছি, আপনার ইমানকে জিজ্ঞেস করবেন, আপনি অবশ্যই এতিমের সদস্য হবেন। একটা এতিমের খরচে মাসে 2,500 টাকা, বছরে 30,000 টাকা লাগে একটা এতিমের পিছনে। আমার দেহার লোক নাই। এই জন্য দুটো আয়াত পরপর সিরিয়াল আল্লাহ, মানে দুটা সুরাত আল্লাহ বলে দিচ্ছেন, তুমি কি জানো ওই ব্যক্তিকে, যে ব্যক্তি কিয়ামতকে অবিশ্বাস করে, তার বাহ্যিক নিদর্শন এই, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে ইয়াতীমের গলা ধাক্কা দেয়। আর সুরা আল হাক্কার শেষে দিয়ে বলা হচ্ছে যে মরার পরে যখন তাকে আল্লাহকে উঠাবেন, তখন সে হায় হায় করো, হায় হায় রে, মৃত্যুই আমার চূড়ান্ত সীমানা, হয়তো আমি আমার হিসাব না জানতাম। সেদিনও আল্লাহ পাক বলছেন তার লক্ষণ হবে এই, সে আমার আয়াত সময়ে বিশ্বাস করত না, এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দিতে উৎসাহিত করত না কাউকে। আমরাও আপনাদেরকে উৎসাহিত করছি, চেষ্টা করবেন অভাবগ্রস্ত ভাইদেরকে খাওয়ানোর জন্য, এতিম মিসকিনকে নিয়মিত দাতা হওয়ার জন্য, যেন আপনার এই আর্থিক অনুদানের মাধ্যমে একটা মানুষের জীবন যেন বেঁচে যায়। অন্য হাদিসে রয়েছে না, একটা জীবনকে বাঁচানো পৃথিবীর সবচেয়ে নেকির কাজ। সে শুধু মানুষের জীবন না, যে কোনো একটা জীবন যদি আপনি বাঁচিয়ে দেন, তাহলে এটাই আপনার পরকালে মুক্তির ওসিলা হয়ে যাবে। আপনি দিচ্ছেন হয়তো 50 টাকা, দিচ্ছেন হয়তো 100 টাকা, কিন্তু এই দিয়ে যে সমস্ত 50-100 জমা হয়ে যায়, একটা রোজের ব্যবস্থা হয়ে যাচ্ছে একটা এতিমের, তা কিন্তু আপনি চিনেন না, অথচ হয়ে যাচ্ছে ব্যবস্থা। এইভাবে দুনিয়া চলে, এবং এটাকে আল্লাহ খুব পছন্দ করেছেন। যারা এটা করে না, তারা জাহান্নামী হওয়ার লক্ষণ, দুনিয়াবি লক্ষণ। আজকে এ বিষয়ে আমরা, জান্নাতি হতে গেলে তাকে অবশ্যই নেকির কাজের উপরেই মরতে হবে। জান্নাতি হওয়ার লক্ষণ হচ্ছে এই, সে নেক আমলের উপরে মৃত্যুবরণ করবে। বদ আমলের উপরে যদি মৃত্যুবরণ করে, সে কি জান্নাতি হবে নাকি? তা নেক আমলের উপরে মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা আমাদের থাকতে হবে না? কখন মৃত্যু হবে তা কি আমি জানি, অতএব প্রতি মুহূর্তে যত নেক আমলের মধ্যে আমি থাকি সেই চেষ্টা করে যেতে হবে। এই আয়াতের পরেই আমরা একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাসূল কি ব্যাখ্যা দিচ্ছেন না হাদিসে। আন সাহাল বিন সাদ কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদাল ইয়ামালু আমাল আহলিল নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইয়ামালু আমাল আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। বান্দা জাহান্নামী আমল করে অথচ সে জান্নাতবাসী, আবার কোনো বান্দা জান্নাতি আমল করে অথচ সে জাহান্নামবাসী। ওইনুল আমল বিল খাওয়াতিন, মনে রেখো শেষ আমলের উপরেই তার সব কিছু নির্ভর করে। ওইনুল আমল বিল খাওয়াতিন, ছোট্ট হাদিসের এই শেষ অংশটুকু মাথায় রাখবেন, মনে রাখবেন শেষ আমলের উপরেই তার পরকাল নির্ধারিত হবে। মুত্তাফাকুন আলাইহ বুখারী মুসলিম হাদিসগুলো, এর শেষ আমল যে কোনটা সে কি আপনি জানতে পারবেন? তাহলে বোঝা গেল, শেষ আমল যদি সুন্দর হয় তাহলে ধরে নেওয়া যায় যে আপনি ইনশাআল্লাহ জান্নাতি হবে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল হাদাসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদূক। ইবনে মাসউদ বলছেন একদিন আল্লাহ রাসূল আমাদেরকে হাদিস শুনালেন, ওয়া হুয়া সাদিকুল মাসদূক, তিনি সত্যবাদী এবং তাকে সত্যায়িত করা হয়েছে, অর্থাৎ আই রসুলের জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না। দেখছেন সাহাবিরা কিভাবে সম্মান করতেন আল্লাহ রসুলকে, ওয়া সাদিকুল মাসদূক। তিনি কি বললেন, ইন্না খালকা আদাকুম ইউজমা ফি বাতনি উম্মিহি আরবাইনা ইয়ামান নুতফাতান, তোমাদের যে আকৃতি গঠন করা হয় তোমাদের মায়ের গর্ভে প্রথম 40 দিন শুক্রবিন্দু আকারে তোমরা থাকো, সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, অতঃপর বাকি 40 দিন তুমি রক্তবিন্দুতে পরিণত হও, সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, অতঃপর বাকি 40 দিন তুমি গোষ্ঠপিণ্ড হও, সুম্মা ইউবাসু ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বি আরবাই কালামা, অতঃপর আল্লাহ তোমার মায়ের গর্ভে একদম ফেরেশতা পাঠিয়ে দেন 4টি কলমা নিয়ে, 4টি বিষয় নিয়ে। এক নম্বর হল ইয়াকতুবু আমালাহু, সে তার আমল লিখে দেয় যে এই মানুষটা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবীতে এই এই কাজ করবে। ও আজালাহু, তার আয়ুষ্কাল, সে কতদিন দুনিয়ায় থাকবে। ওয়া রিজকাহু, সে কত রুজি পাবে। ওয়া শাকিউন আম সাইদুন, এই মানুষটি সৌভাগ্যবান হবে, হতভাগা হবে না সৌভাগ্যবান হবে। হতভাগা বলতে এখানে জাহান্নাম বোঝানো হয়েছে, সৌভাগ্যবান বলতে জান্নাতি বোঝানো হয়েছে। এই 4টি বিষয় আল্লাহ পাক ওইদিন লিখে দেন। এবার ফেরেশতা কি করেন, সুম্মা ইয়ানফুখু ফিহি রুহা, এরপর মায়ের গর্ভে ওই ফেরেশতা রুহ ফুঁকে দেন। ওয়াল্লাযী লা ইলাহা গায়রাহু ইন আহাদাকুম লায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, যিনি ব্যতীত কোনো প্রভু নাই, ইলাহ নাই, মাবুদ নাই, তার কসম করে বলছি নিশ্চয়ই তোমাদের কেউ লায়ামালু আমাল আহলিল জান্নাহ, জান্নাতের আমল করবে। হাত্তা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা ইল্লা যারাউন, অতঃপর তার এবং জান্নাতের মধ্যে আর 1 হাত জায়গা বাকি থাকবে, অর্থাৎ জান্নাত প্রায় পৌঁছে যাওয়ার মতো অবস্থা ঘটবে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, এইবার তার উপরে তার তকদির বিজয়ী হবে। ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা, অতঃপর সে জাহান্নামের আমল করবে এবং সে জাহান্নামে প্রবেশ করবে। ওয়া ইন আহাদাকুম লায়ামালু আমাল আহলিন নার হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যারাউন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি জাহান্নামের আমল করবে, অতঃপর জাহান্নাম থেকে তার দূরত্ব মাত্র 1 হাত থাকবে, ইতিমধ্যে সে জান্নাতের আমল করবে, অতঃপর তার মৃত্যু হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। এটা কিন্তু আল্লাহর রাসূল আল্লাহর কসম খেয়ে বলছেন, বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। এটাও বুখারী মুসলিমের হাদিস। ওয়ান আলিয়্যান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া কাদ কুতিবা মাকআদুহু মিনান নার ওয়া মাকআদুহু মিনাল জান্নাহ, তোমাদের মধ্যে এমন একজন মানুষও নাই যার ঠিকানা জান্নাতে বা জাহান্নামে করা হয় নাই। এই দুটার মাঝখানে কোনো ঠিকানা কারো নেই। আমরা যারা বসে আছি মসজিদে, আমাদের সবারই ঠিকানা নির্ধারিত হয়ে আছে, জান্নাতে অথবা জাহান্নামে। কালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আফালা নাত্তাকুলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল, তাহলে কি আমরা আমাদের তকদীরের উপরে ভরসা করে বসে থাকবো না কাজ নাম বাদ দিয়ে? এবার জবাব দিচ্ছেন আমার রাসূল, কালা এমালু ফাকুল্লু মুয়াসসারুন লিমা খালাকা লাহু, না তোমরা কাজ করে যাও, মনে রেখো যাকে আল্লাহ যে কাজের জন্য যার জন্য সৃষ্টি করেছেন, অর্থাৎ জান্নাতের জন্য হোক আর জাহান্নামের জন্য হোক, যে জন্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, কুল্লুন মুয়াসসারুন লাহু, সে কাজ করার জন্য সেটা তার জন্য সহজ হয়ে যাবে। একটা মৌলিক নির্দেশনা আল্লাহ রাসূল দিয়ে দিলেন। এখন আমরা যারা বসে আছি নিজেকে নিয়ে নিজে চিন্তা করুন, কোন কাজটা আপনার সহজ মনে হয়, জান্নাতি কাজ সহজ মনে হয় না জাহান্নামী কাজ সহজ মনে হয়? নিজে নিজে চিন্তা করা লাগবে, এর জন্য কোনো কেউ আদালতের বিচারের দরকার নেই। নিজের মনকে জিজ্ঞাসা করবেন, মিথ্যা কথা বলতে ভালো লাগে না সত্য কথা বলতে ভালো লাগে, গীবত করতে ভালো লাগে না হক কথা বলতে ভালো লাগে, এটা মানুষের ক্ষতি করে ভালো লাগে ক্ষতি না করায় ভালো লাগে? মানুষ ক্ষতি করে যাচ্ছে কিন্তু আমি ক্ষতি পাল্টা ক্ষতি করছি না, আমার মনে চাচ্ছে না, এই যে চাচ্ছে না অন্যায় করতে, এটা কিন্তু বলে দিচ্ছে আপনি জান্নাতের জন্য সৃষ্টি হয়েছেন। টিট ফর ট্যাট বাংলাতে কথা, ইংরেজিতে যে যা করে পাল্টা করতে হবে স্বাভাবিক কথা, কিন্তু না, এমন কিছু মানুষ আছে তারা টিট হয় কিন্তু ট্যাট হয় না, তারা মারে না, মার খায় পাল্টা মার দেয় না। দেখেন তো নবীদের জীবনী পড়ে একবার, নবীদের কাহিনী তো আপনাদের ঘরে ঘরে আছে, পড়ে দেখেন নবীরা মার খেয়েছে, কোকায় মার দিয়েছে। আমাদের রসুল এত যুদ্ধ করেছেন, একটা রেকর্ড নেই তিনি কারো গায়ে তরবারিতে আঘাত করেছেন, মার খেয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, দরদরকে রক্ত পড়ছে ওহদের ময়দানে। দুঃখ করে বলছেন, কাফা ইয়াফলাহু কওমুন সাজ্জু ওয়াজহা নবীহিম, ওই জাতি কি করে সফলকাম হবে যারা তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করে দিল, দুঃখ করলেন কিন্তু পাল্টা মার দিলেন না। এটি তো নবীদের তরিকা, তাই না? টিট ফর ট্যাট কিন্তু নবীদের তরিকা না। যখন আপনার মনের মধ্যে এরকম চিন্তা আসবে, তো এই লোকটা আমাকে এত ক্ষতি করলো আমিও পাল্টা ক্ষতি করব, আমি কম পারি নাকি, বুঝতে হবে আপনি জাহান্নামের জন্য সৃষ্টি হয়েছেন, আপনার জন্য ওই টিট ফর ট্যাটটা সহজ। আর একজন লোককে বলো আপনাকে এত কিছু গাল দিল, আপনি পাল্টা কিছু গাল দেন, জবাব দেন, দাদা রাখো ওর কথা, ও বললো আমি সবর করবো নেকি পাবো, ও যত গাল দেবে তত সবর করবো, আমার নেকি হবে ওর গুণ হবে, এটি বড় শাস্তি না? এই যে চরিত্র, এতেই বোঝা যায় কুল্লু মুয়াসসারুন লিমা খালাকা লাহু, যে জন্য যাকে সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ হবে। এটা প্রত্যেকেই নিজেকে নিজের বিবেককে নিজের অন্তরকে জিজ্ঞেস করুন, আপনার কোন কাজটা ভালো লাগে। যাকা তামুল ইমান, আল্লাহ সুবহান বলছেন ইমানের মজা ওই লোকটা পায় যে অন্যায় কাজ করলে নিজের কাছে খারাপ লাগে আর নেকির কাজ করলে নিজের কাছে ভালো লাগে। একজনকে 10 টাকা দান করেন মনটা সুন্দর লাগে না, একটি 10টা টাকা দান করলাম মনটা তৃপ্তি, আর ধরো বকেলে 10 টাকা কমে গেলে আজকে আমার বাজার থেকে, এই 10টা দিয়ে সকালে কেন কতদিনে ভালো হইতো, দুটো চিন্তাধারা পেতেন না? ওই চিন্তাধারা আপনাকে বলে দেবে আপনি কি জন্য সৃষ্টি হয়েছেন। এটা একটা মৌলিক নিদর্শন আল্লাহ রাসূল হাদিসের, যিনি এমন একজন ব্যক্তির জবান থেকে কথাগুলো বের হয়েছে, আর সাদুকুল মাসদুক, যিনি সত্যবাদী এবং সত্যায়িত আল্লাহর মাধ্যমে, যার জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না। অতএব প্রত্যেক মুসল্লিকে আমরা দৃষ্টি আকর্ষণ করব, নিজের অন্তরকে ওইভাবে তৈরি করুন, প্রতিশোধ নেওয়ার অন্তর নিয়ে আসবেন না, শুধু আপনি সবর করে যান, আল্লাহর পর ছেড়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি এমন শাস্তি তারা পাবে যা আপনি কল্পনা করতে পারেন না। আপনি সেটা ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর পর তওয়াক্কুল করবেন এবং হকের পর টিকে থাকবেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তো দেখে বান্দা কি করে, দেখি নিজেই শাস্তি হাতে নেবে না আমার উপর ছেড়ে দেবে? যখন বান্দা নিজে শাস্তি দেবে না আল্লাহর পর ছেড়ে দেবে, আল্লাহর শাস্তি এমন হবে, একটু দেরিতে হলেও এমন হবে, সে মারাত্মক ব্যাপার। যেমন আবু আল্লাহ রসুলকে মারার জন্য ষড়যন্ত্র করেনি মক্কা নেতারা, 14 বছর পরে, 12 বছর পরে যে বদরের যুদ্ধে ওই 14 জনের 11 জন একদিন নিহত হয়েছে, এতদিন কিন্তু আল্লাহ রসুল ধৈর্য ধারণ করেছেন। দেখি আল্লাহ কি করে, উনি কি করলেন, কি উনি বদ্ধ করলেন, আল্লাহ আলাইকা বে কুরাইশ, আল্লাহ আলাইকা বে আবি জাহল, আল্লাহ আলাইকা বে বকবা বিন আবি মুআইদ, এটা বকবা বিন হাদিসগুলো পড়ে দেখবেন মিশকাতে মধ্যে সব আছে। যেদিন আল্লাহ রসুলের মাথা উঠে ভুড়ি চাপাইল, মেরিফের জন্য চাপায়নি, উঠে ভুড়িতে বিশাল ভুড়ি, তো ফাতেমা দর্মে এসে তো ভুঁড়ি সরাই না দিত, ওই দিন তো মরে যেত, তো তো ভুঁড়িতে উঠে মাথা উঁচু করে তখন এই দোয়াটা করছে, আল্লাহ আলাইকে কুরাইশ, আল্লাহ তুমি কুরাইশ নিতে ধরো, তারপর নাম ধরে ধরে সাত জন নাম ধরে বলছিল, আল্লাহ আলাইকে আবু জাহল, আল্লাহ আলাইকে উকবা ইবনে আবি মুয়াইদ, এমনি করে সাত জন নাম ধরে বলছিল, একদম বোখারি মুসলিম হাদিস গুলো, আল্লাহ তুমি এদেরকে ধরো, আল্লাহকে যদি তখনই ধরতেন তাহলে তো আর মানে হিজরত করা লাগতো না, বদর যুদ্ধ কিছুই হতো না, আল্লাহ আল্লাহ পাক তখন ধরেন নাই, আরো কষ্ট আল্লাহ পাক দিয়েছেন, তাকে হিজরত করতে হয়েছে, মক্কা থেকে মদিনা যেতে হয়েছে, সেখানে যে যুদ্ধ করতে হয়েছে, পরে বদরের যুদ্ধে গিয়ে ওই নেতাদের সবগুলো একসঙ্গে খতম করে দিয়েছে, আল্লাহ অবকাশ দিলেন কেন, ওরা হেদায়ত আর সুযোগ তো দিতে হবে, আল্লাহ সুযোগ দিলেন, তো আল্লাহ নবী চাচ্ছেন এখনই তো ধরুক, কষ্ট আমি এখনই পেয়েছি, রেজাল্ট এখনই হওয়া উচিত, কিন্তু না, এই যে নিদর্শনগুলা মনে রাখতে হবে। এই হাদিসটা বলার পরে শেষে আল্লাহ রাসূলুল্লাহ বললেন সূরা লাইলার তিন চারটা আয়াত, তোমরা তাহলে পড়ো এই আয়াতগুলা কি, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। এই আয়াতটাই হলো এই হাদিসের দলিল। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى, যে ব্যক্তি দান করলো এবং আল্লাহ ভীরুত অবলম্বন করলো, وَصَدَّقَ بِالْحُسْنَى এবং ইসলামের উপরে ইসলামকে সত্য হিসেবে বিশ্বাস করে নিল, ইউসরা, তার সহজ কাজ করার জন্য, দিনের কাজ করার বিষয়টি আমি তার জন্য সহজ করে দিব। বহু কর্মীকে আমরা দেখছি ঠেলে ঠেলে কাজ করানো যায় না, আর বহু কর্মী দেখি অ্যাডভান্স নিজেরাই চলে আসে কাজ করার জন্য, এগুলো কি কুল্লু মিয়াসরুন লিমা খালাকাল হাদিসের বাস্তবতা না, এগুলো আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, আমরা ফাসানু ইয়াসরুহু লিল ইউসরা, আমরা তাদেরকে সহজ করে দেব ইসলামের কাজ করার জন্য। আর যারা এটা করবে না, কাজ্জাবা ওয়াস্তাগনা, মিথ্যা প্রতিপন্ন করবে এবং ড্যাম কিয়া ছাড়াও সব ফকির তাল চলবে না, আল্লাহ বলছেন ফাসানু ইয়াসরুহু লিল উসরা, ওকে কঠিন কাজ করার কাজটা আমি সহজ করে দেব, অর্থাৎ পাপের কাজটাওর জন্য আমি সহজ করে দেব, আর ওই কাজ করতে করতে চূড়ান্ত হয় সে শাস্তি ইহকালে পায় পরকালে পায়। এবার আসেন, আল্লাহর পথে নিহত হওয়া বা আল্লাহর পথে মৃত্যুবরণ করা, এটা কিন্তু আপনার পরকালীন বা আখেরাতে মুক্তির একটা নিদর্শন। আল্লাহ বলছেন সূরা নিসার মধ্যে, ওয়ালাইন কুতিলতুম আও মুত্তুম লামাগফিরাতু মিনাল্লাহি ওয়া রাহমাহ খায়রুম মিম্মা ইয়াজমাউন, সূরা আলে ইমরান 157 নম্বর আয়াত। ওয়ালাইন কুতিলতুম আও মুত্তুম, যদি তোমরা নিহত হও অথবা এমনি বিছানায় মৃত্যুবরণ করো, লামাগফিরাতু মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ক্ষমা ও রাহমা এবং তার অনুগ্রহ, খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়া যত টাকা পয়সা জমা করেছ তার চাইতে উত্তম হবে। তো বোঝা গেল, আল্লাহর পথে যদি আপনি নিহত হন অথবা আল্লাহর পথে কাজ করতে করতে যদি আপনি সাধারণ মৃত্যু যদি হয়ে যায়, এটাই আপনার দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম মৃত্যু হবে। আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন সূরে আলে ইমরান 107 নম্বর আয়াতে। অতএব যারা দায়িত্বশীল, যারা কর্মী আছেন আহারে চন্দন বাংলাদেশের বা যুবসংঘের বা সোনামাজির, যারা যে পর্যায়ে আছেন, দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদেরকে এই আল্লাহর পথে থাকতে থাকতে এই অবস্থায় মৃত্যুবরণ করায়, যেন অন্য কাজ করে যেন আমরা না মরি দুনিয়া থেকে। এবার এই প্রসঙ্গে এটা তো আয়াত হলো, এই সঙ্গে আল্লাহ একটা হাদিস নেন, কারণ আয়াতগুলো নাজিলা তো রসুলি পড়া হয় তাই না, তো হাদিস তো তিনি বলবেন। তিনি বলছেন কি, কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সিরফ আল্লাহকে খুশি করার জন্য, অন্তর থেকে বলতে হবে, আল্লাহ অন্তর খবর রাখে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, যদি বলেন তা আপনি আর কবরে যেতে পারবেন না, অন্য কাউকে ওসিলা ধরতে পারবেন না, লা ইলাহা বলবেন সঙ্গে আরেকজনকে যোগ করবেন শরীক হয়ে যাবে। যেরকম মূর্তি পূজারীরা, তারা কোনো ঈশ্বরকে মানে আবার মূর্তি পূজা করে, মুসলমানরা আল্লাহকে মানে আবার কবর পূজা করে, এটা হবে না, একেবারে অন্তর থেকে খালেস অন্তরে আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আমি আমার যাবতীয় অভাব অভিযোগ সব কিছু আল্লাহর কাছে পেশ করলাম, এই চিন্তা নিয়ে যখন আপনি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিবেন, খতম আল্লাহু বিহা, এবং আল্লাহ তাকে ওই অবস্থায় খতম করবেন অর্থাৎ জীবন শেষ করে দিবেন, দাখাল আল জান্নাহ, সেই লোকটি জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, এ তো বহু প্রমাণ আপনাদের সামনে আগে অনেকবার বলেছি। যুদ্ধে গেছে ইহুদি অবস্থায়, মরেছে মুসলমান অবস্থায়, যখন ধিক ধিক করছে লোকেরা জিজ্ঞেস করছে, তুমি তো ইহুদি, তুমি ইহুদের যুদ্ধে আসছো কেন, তুমি কি ইহুদি হয়ে বললে? তো না, আমি ইসলাম কবুল করার পরে নিহত হচ্ছি, আমার নবীকে বলো যেন আমার জন্য দোয়া করে। রসুলকে বলে, হে আল্লাহর রসুল, এই যুবকটি কি মুসলমান হয়ে একটি জান্নাত পাবে? আল্লাহর রসুল পরিষ্কার বলে, ইন্নাহু মিন আহলিল জান্নাহ, অবশ্যই সে জান্নাতের অধিবাসী হবে। সে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ আর কিচ্ছু পড়েনি, অতি শহীদ হয়ে গেছে। আর একজন পাক্কা মুসলমান মদিনায় থাকে, আল্লাহ রসুল পিছনে সালাত আদায়ের পাশত্ব, তিনি আল্লাহ রসুলের সঙ্গে ওই একই উহুদের যুদ্ধে 8 জন শত্রু সৈন্য খতম করেছেন, বিখ্যাত বীর যোদ্ধা তিনি, আহত অবস্থায় মদিনায় ফেরত নিয়ে আসা হয়েছে। লোকেরা বলছে, তুমি যে যুদ্ধ করলে ইসলামের স্বার্থে, তুমি কতই না ভাগ্যবান। জবাব দেওয়া ঠিক জানেন, আরে ইসলামের স্বার্থে না গো, আমার বংশের মর্যাদা রক্ষার স্বার্থে আমি যুদ্ধ করেছি। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হল, হে আল্লাহ রসুল, একে জান্নাত পাবে? ইন্নাহু মিন আহলিন নার, ও হলো জাহান্নামের অধিবাসী। সেই কিন্তু বড় বীর, সে 8 জনকে খতম করেছে ইসলামের পক্ষে, আর ও মরেছে, কারো মারার আগে তো শেষ, শুধু কলমাটে পড়েছে। এজন্য আল্লাহ রসুল খুশি হয়ে বললেন, আমালহু কলিল আজরুহু কাসির, আমল করেছে খুবই কম, পুরস্কার পাইলেও সবচেয়ে বেশি শাহাদাতের পুরস্কার সে পেয়ে গেল। এজন্যই বলছি ভাই, আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি কলমা পড়লো আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে, এবং ওই অবস্থা যদি খতম আলহ বিহা, ওই অবস্থা যদি সে দুনিয়া থেকে খতম হয়ে যায়, শেষ হয়ে যায়, দেখার আর জান্না, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান সামা ইয়াওমান লিওয়াজহিল্লাহ ইবতাগা ওয়াজহি ওয়া খতমা বিহা, দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম রাখলো, আর সিয়াম অবস্থাতেই যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সে জান্নাতে প্রবেশ করবে। অমনি করে মান তাসাদদাকা সাদাকাতান ইবতাগা ওয়াজহিল্লাহ ওয়া খতমা বিহা, দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি সাদাকা দিল আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ চেহারা অন্বেষণের জন্য, ওই অবস্থায় সে মৃত্যুবরণ করলো, দেখার জান্নাত, সেও জান্নাতে প্রবেশ করল। পরপর 3টা উদাহরণ দিয়ে আল্লাহর রাসূল এই রেজাল্টটা আমাদের শুনিয়ে দিচ্ছেন, দেখার জান্নাত। জান্নাতে যাওয়ার বিষয়টি শর্ত হয়ে যাচ্ছে কি, আপনি নেক আমলের উপরে আপনাকে মরতে হবে। সিয়াম অবস্থা একটা নিঃসন্দেহ নেক আমল, অনেকে সিয়াম রেখে লোক দেখানোর জন্য, ও তো হবে না, ট্র্যাডিশনাল সিয়াম দিয়ে কাজ হবে না, তো সিয়াম হবে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে তো আল্লাহ আপনাকে জান্নাতে নিবে। ঠিক সাদকা দিচ্ছেন লোককে দেখানোর জন্য নয়, সাদকা দিচ্ছেন আপনি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ আপনার অন্তর খবর রাখে, দেখানোর জন্য মরে গেলেন সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে প্রবেশ করবেন। এই যে হাদিসগুলো কোরআন আয়াতগুলো আমার সামনে আসছে, এগুলো সবসময় মনে রাখতে হবে। এরপরে সর্বশেষ নেসা 100 আয়াতের ব্যাখ্যা দিয়ে শেষ করে দিই। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন, ওমান ইয়াখরুজ আন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি ঘর থেকে বের হলো মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করা অবস্থায়, সুম্মা ইউদরিকুহুল মাউত, অতঃপর রাস্তা তাকে মৃত্যু গ্রেফতার করলো, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার সমস্ত পুরস্কার আল্লাহর উপরে দেওয়াটা কর্তব্য হয়ে গেল। সূরা নিসা 100 আয়াত, আল্লাহর পথে বের হন, আল্লাহর পথে কাজে বের হয়েছেন, জীবন তো আপনার হাতে না, আপনি বের হয়েছেন বাস খালাস, আল্লাহ রাস্তা আপনাকে ধরে ফেলেছে। যদি আল্লাহর রাস্তায় এসে থাকেন, আল্লাহর রাস্তায় কাজে বেরিয়ে থাকেন, আল্লাহ এবং তার রসুলের দিকে হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে থাকেন, আল্লাহ অন্তর খবর রাখেন, মৃত্যুবরণ করলে দেখা যাবে না। এই বিষয়ে ইবনু আব্বাসের হাদিসটা বারবার মনে পড়ে, ইবনু আব্বাস বাড়ি থেকে বের হয়েছেন, বেশ কিছু দূর গিয়েছেন, দূর থেকে দেখলেন যে একটা ঘোড়া দৌড়ে চলে আসতেছে, উনি থামলেন, কাছে এসে দেখলেন উনারে আপন চাচাতো ভাই, কি বাবা তুমি আসলে কেন ভাই? বলছে, হে ইবনু আব্বাস, আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার বোনের অন্যের বর্ণনা আসছে আপনার মেয়ের মৃত্যু হয়েছে তাই আপনাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। উনি বললেন, কান্নাকাটি করলেন, পরে বলছে দেখো এই মৃত্যু আমারও হতে পারে, আমি ওই গ্রামে যাচ্ছি দিনের দাওয়াত দেওয়ার জন্য, বাড়ি গিয়ে তো মেয়েকে ফেরত পাবো না, বোনকেও ফেরত পাবো না, তোমরা যে দাফন কফন করো আমি একটু যাই, যদি দাওয়াতে নেকিটে পাই আমাকে যেতে দাও। এই তো সাহাবিদের জীবন, যেটু যতটুকু নেকি পাওয়া যায় মানুষ পাগল মতো সেদিকে ছোটে। এই লোকগুলোর লক্ষণ কুল্লু মিয়াসরুন লিমা খুলাকালাহু, জান্নাতের জন্য যারা সৃষ্টি হয়েছে তারা জান্নাতি কাজ পেলে পাগলে ছোটে সেদিকে। সূরা নিসা তার বাস্তব দলিল, হাদিসগুলো তার বাস্তব দলিল। যারা এখানে আসেন আহলাদিস আন্দোলনের উন্নতি তারাক্কির জন্য, দিনের জাজবা হাসিল করার জন্য, শুধু যে আল্লাহর রাস্তায় এসে থাকেন, যদি এখন যেতে যেতে বা আসতে যদি তার মৃত্যু হয়ে যায়, এই আয়াতটা দলিল, আল্লাহর পরে দায়িত্ব হয়ে যাবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য কোনো চিন্তা কারণ আমাদের নেই, দুনিয়াবী স্বার্থে কেউ কোনো কাজ করবেন না, যতটুকু করবেন সিরেফ আল্লাহর রাস্তে করবেন। যদি নেকি বাড়াতে চান তাহলে আল্লাহর পরে তাওয়াক্কুল বাড়াতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম বারবার আল্লাহ রসুলের কাছে বসতেন, যাওয়ার সময় বলতেন হে আল্লাহ রসুল যতক্ষণ আপনার কাছে থাকি মনে হয় বাড়ি যাব না, সারাদিন দিনের রস শুনি, যেই এখান থেকে বের হই শয়তান আমাকে গ্রেফতার করে। বহু সাহাবীদের জীবন এরকম আছে। এই জন্য আল্লাহ রসুল বারবার বলছেন আকসারু হাজিমাল্লাজ্জাত জিকরা হাজিমাল্লাজ্জাত, স্বাদ বিনষ্টকারী বস্তু স্মরণ তোমরা বেশি বেশি করো, অর্থাৎ মৃত্যুর স্মরণ বেশি বেশি করো, যে কাজে মৃত্যুর স্মরণ হারিয়ে যায় সে কাজে তোমার যেও না। যে মানুষ যত বেশি মৃত্যুকে স্মরণ করে সে মানুষ তত বেশি নেককার মানুষ, সে মানুষ তত বেশি ফ্রেশ মানুষ। যারা যত বেশি জীবন উপভোগ করার চেষ্টা করে তারা তত বেশি শয়তানের থাবায় গ্রেপ্তার হয়ে পড়ে। অর্থাৎ জীবনকে উপভোগ নয়, জান্নাত পাওয়ার রাস্তা তলাশ করতে হবে, কোন কাজে কেলি জান্নাত পাওয়া যাবে, কোন কাজে মৃত্যু পরবর্তী জীবনটা আমার সুন্দর হবে সেই কাজই করতে হবে, এবং আল্লাহ কাছে এটা চাইতে হবে আল্লাহ তুমি আমাকে নেক আমলের উপরে মৃত্যু দান করো। আল্লাহ রসুলকে আল্লাহ যেভাবে স্মরণ করে দিচ্ছেন, জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন ইয়া মুহাম্মদ ইফআল মা শায়তা, যা খুশি তুমি করো, মনে রেখো ফায়ুজাবি তোমাকে অবশ্যই ফলাফল দেওয়া হবে, যার সঙ্গে খুশি তুমি বন্ধুত্ব করো মনে রেখো অবশ্যই বন্ধুর সঙ্গে তোমার সম্পর্ক ছেদ হয়ে যাবে। যতদিন তুমি চাও জীবন যাপন করো মনে রেখো অবশ্যই তোমাকে মরতে হবে। জিবরিলকে পাঠিয়েছেন আল্লাহ পাক এটা বলার জন্য কাকে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে, যিনি সবসময় মানুষকে মৃত্যুর কথা স্মরণ করে দেন, আবার তাকে স্মরণ করার জন্য আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিচ্ছেন। এই চারটা কথা মনে করেন নাকি? এ তো আল্লাহ ক্ষান্ত হচ্ছেন, এবার আল্লাহ নিজে আয়াত নাযিল করছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এ মোহাম্মদ তুমিও মরবে ওরাও মরবে, অর্থাৎ তুমিও মরবে তোমার শত্রুরাও মরবে, মরার হাতে বাঁচার উপায় কারণে, অতএব সাবধান। নবীকে যদি সাবধান করা লাগে তা আমাদের সাবধান করা লাগবে না? আর এই জন্য বারবার মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রথমে আল্লাহ রাসূল কবর জিয়ারত নিষেধ করেছিলেন, ভাষাটা হচ্ছে মুসলিম শরীফের নাহাইতুকুম আন যিয়ারাতিল কুবুর ফাযুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষিদ্ধ করেছিলাম, কারণ কবর বুঝার ইয়ে চলে আসে, দেখেন না মুসলমানরা করছে কি আজকে, ফাযুরুহা এখন তোমরা জিয়ারত করো, কারণ ফাইন্না তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে মৃত্যু স্মরণ হয়। মৃত্যু স্মরণ বাদ দিয়ে যদি আমরা সেখানে পিকনিক করি বড়ি বড়ি, আজকাল যা করি আমরা দুনিয়ার যত কিছু কবর গিয়ে তো আমরা করি, হবে না। এই কবর জিয়ারাতে কোনো লাভ নাই, যে কবরে রাজনীতি হয়, যে কবরে পেট পূজারি হয়, যে কবরে খালি ওরস হয়, যে কবরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো হয়, এই কবর জিয়ারাতে কোনো ফায়দা নেই। যে কবর জিয়ারাতে মৃত্যুকে স্মরণ করা হয় ওই কবর জিয়ারত আল্লাহ রসুল আপনাকে অনুমতি দিয়েছেন, এর বাইরে কিছু নয়। ফাইন্না তুযাক্কিরুল মাউত, মৃত্যুকে স্মরণ করার জন্য আবু খায়সাম 65 হিজরিতে মৃত্যু তার, তিনি বাড়িতে কবর খুলে রাখতেন, দৈনিক 2-3 বার কবরকে শুইতেন। তো বলেন আপনি এত আবেদ জাহেদ দুনিয়া থেকে মানুষ, আপনার মধ্যে একটা দিনদার পরেজগার মানুষ, আপনি কবরে শোন কেন? বাবা কবরে শুলে কবরের কথা মনে আসে, ঘরে খাটে শুলে কবরের কথা মনে হয় না, তাই আমি কবরে শুই, যে কোনো মুহূর্তে আমার জীবন চলে যাবে, আমাকে তোমার কবরে এমনিতেই দেবা। অতএব তোমরা স্মরণ করো সেই স্থানের কথা, যার ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, এই মাটি তোমাকে চেপে ধরবে এমন জোরে, ডান পাশ থেকে চাপ দিয়ে পাশাড় ভেঙে বাম পাশে চলে আসবে, বাম দিক থেকে চাপ দেবে পাজর ভেঙে ডান দিকে চলে যাবে, এই কঠিন কষ্টের কথা একবার মনে করো। অতএব সাবধান বান্দা, যদি বাঁচতে চাও তাহলে তোমার আল্লাহর ভয় করো। কবরে তো সবাই যাব, সবারই ভাগ্যে একটা কাফনে কাপড় সব কিছুই জুটবে না। ধনী মানুষ কবরে ঢুকবে একটা কাফনে কাপড় নিয়ে, গরিব মানুষ কবরে ঢুকবে একটা কাফনে কাপড় নিয়ে, কিন্তু ওখানে যাওয়ার পরের অবস্থা কি হবে? নীল চক্ষু ভয়ঙ্কর কালো ঘোর কৃষ্ণ দুজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে সামনে, প্রথম প্রশ্ন করবে, এই ওঠো বলো তো রবকে, রব্বি আল্লাহ, তোমার দিন কি? দিন আল ইসলাম। মান হাজা আল্লাযী বাইসা ইলাইকুম, যে লোকটাকে তোমাদেরকে পাঠানো হয়েছে লোকটা কে? হাজা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আল্লাহ রসুল মুহাম্মদ। কিভাবে তুমি একথা জানলে? কারাওয়াতুল কিতাব আল্লাহ ওয়া সাদাক্তু বিহি, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপরে বিশ্বাস স্থাপন করেছিলাম। এবং বলবে আসর হয়ে গেছে, উজুর পানি দাও, আমি আসর সালাত আদায় করব। অন্য বন্ধনে আসছে, ছাড়ো আমি আমার পরিবারের কাছে যাব, যে তাদেরকে বলবো যে আমাকে এই ভালো ভালো প্রশ্ন করেছিল, আমি সব জবাব দিতে পেরেছিলাম। তখন খুশি এই ফেরেশতা বলবে, আমরা জানতাম তুমি এই জবাবটাই দিবে। নাম কান্না মতলে উরুস, ঘুমিয়ে যাও, নব বিবাহিত বরের মতো ঘুমিয়ে যাও, তোমার ঘুম আর কেউ ভাঙবে না, তোমার প্রিয়তম ব্যক্তি ব্যতীত। এইভাবে কেমন চলে আসবে, আল্লাহ তাকে গ্রহণ করে নেবে। আর যদি মোনাফেক হয়, কাফের হয়, মুশরিক হয়, তাহলে সে বলবে হা হা আল্লাহ আদরি, আমি তো জানি না আমার রব কে। রসুল সম্বর সে বলবে, আমি ওই কথাই বলতাম লোকেরা যা বলতো। তখন তখন ফেরেশতা বলবে, তোমার এই অবিশ্বাস শাক ভাষায় চাহা দিছে, তোমার সন্দিগ্ধতার কারণে আজ তোমার এই নাও তোমার দরজা খুলে দিল, জান্নাতের দরজা, ওই দেখো জান্নাতের সুখ সম্ভার দেখে আশ্চর্য হয়ে যাবে, বাপরে বাপ এত সুন্দর জায়গা, এবার মুখ ফিরিয়ে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, যাও ওদের তাকাও, দেখবে যে এখন আগুনের ফুলকি একটার পর একটা উঠছে, ভয়ঙ্কর অবস্থা, ভয়ে কাঁপতে থাকবে। বলে দেখো হে বান্দা, তুমি যে দুনিয়ার সন্দেহের উপরে ছিলে কোরআন হাদিসের ব্যাপারে, সেজন্য তোমার এই সুন্দর জান্নাতের ওইখান থেকে ফিরিয়ে আল্লাহ পাক তোমাকে এদিকে ফিরিয়ে দিয়ে দিয়েছেন, এটাই তোমার ঠিকানা। হাজা মাক'আদুকা, এটাই তোমার ঠিকানা, এইবারে শুরু হয়ে যাবে ওই জান্নাত জাহান্নামের দরজার লু হাওয়ার মতো প্রচন্ড গরম বাতাস আসতে থাকবে, ফাফরে শু হোক ওই জান্নাত হান্নার বিছানা বিছানো হবে, আগুনের পোশাক পরানো হবে, চলতে থাকবে, আর ওই যে দুই দিকার মাটি এসে চাপিয়ে দিয়ে একেবারে এই বাসবাস করবে। শুধু তাই নয়, একজন ফেরেশতা নিয়োগ করা হবে লোহার বড় হাতুড়ি দিয়ে, এবং তাকে এমন মার দেওয়া হবে, হাদিসের ভাষা হচ্ছে যদি ওই লোহার হাতুড়ি পাহাড়ে পরে ফেলে দেওয়া হয়তো পুরো পাহাড়টাই ধূলিসাৎ হয়ে যেত সঙ্গে সঙ্গে একবার ধাক্কায়। শুধু জিন এবং ইনসান ছাড়া সমস্ত কুল মখলুকাত ওই আজাবের শাস্তি শুনতে পাবে, তার এত তীব্র আর্তনাদ সে করবে। শুধু একটাই কারণে, তুমি মরেছিলে শাকের উপরে, সন্দেহের উপরে, অতএব সন্দিগ্ধ এই ব্যক্তির জন্য শাস্তি আল্লাহর পক্ষ থেকে এটাই, আল্লাহর শাস্তিকে বিশ্বাস করো। হে মানুষ, কোরআন হাদিসের প্রতিটি কথাই সত্য যদি সহি হাদিস হয়, এই সত্যের উপরে বিশ্বাস সত্যভাবে দৃঢ়মূল করো, ইনশাআল্লাহ ওই জাহান্নামের কঠিন আজাব থেকে আমরা বাঁচতে পারবো। কবরে যাওয়ার সময় সবাই কাফন করে যাব, কিন্তু পরক্ষণেই একটু শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে মুমিন হওয়ার তৌফিক দান করুন, এবং কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যেন আমাদের জীবনটা কবরে যেমন সুন্দর জীবন হয়, জান্নাতের বিছানা হয়, এবং আলোকোজ্জ্বল প্রশস্ত সুন্দর একটা স্থান যেন আল্লাহ পাক আমাদের জন্য দান করেন, আমরা সেই প্রার্থনা করে আজকে খুতবা শেষ করছি। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।